স্বাভাবিক ভাবে ব্রহ্মের মধ্যেই লেগে থাকে। যত্র যত্র মনোজাতি ব্রহ্মণ তত্র দর্শন, যাহা যেখানে যেখানে মন যায় সেখানেই মনে হবে এই তো সেই ব্যাপক তত্ত্ব পূর্ণ তত্ত্ব। এইভাবে অভ্যাস করতে করতে যখন যখন যেখানে যে চিন্তাই মনের মধ্যে উঠবে, এটাই ঈশ্বর সম্বন্ধিত বা এটাই ভগবানের, এছাড়া অন্য কোনো চিন্তা উঠবে না, এটা স্বাভাবিক স্থিতি এসে গেলে ব্যবহারিক জগতের কাজ নিজের মতন হতে থাকবে, তার জন্য আলাদা করে কোনো চিন্তা করার দরকার ও প্রারব্ধেই সেটাকে চালিয়ে নেবে। এইভাবে যখন অভ্যস্ত হয়ে যায়, কিন্তু অভ্যাস চলাকালীন তখন আমাদের অনেক রকমের বিঘ্ন আসে। কালকে বিঘ্নর মধ্যে যোগ দর্শনে 9টা বলেছিল আমরা, এবং এই বিঘ্নগুলো না ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট টাইপের বিঘ্ন, এগুলোকে একটুখানি বুঝতে হবে। যখন সাধন জীবনের শুরুতে তখন এই আলস্য প্রমাদ সংশয় এগুলো শুরুতে থাকে আর কি, ব্যাধি স্ট্যান এই যেগুলো মানে করবো না, শারীরিক কোনো অসুবিধা, আলসতা, প্রমাদ উল্টো করে ভাবা বা ঠিক আছে, তারপর অথবা বিষয় চিন্তায় মনের মধ্যে যাচ্ছে, এইগুলো সাধন জীবনে শুরুতে থাকে। সেটাকে ধীরে ধীরে ভগবানের কৃপাতে অভ্যাস করতে করতে অভ্যাস করতে করতে তখন এখানে যেটাকে বলেছে অনুসন্ধান রাহিত্য, মানে বাস্তবিক আমি কে, কোথেকে এসছি, কতদিন এখানে থাকবো, কোথায় যাব, এই ধরনের চিন্তাগুলো, জীব কি, জগৎ কি, ঈশ্বর কি, এই অনুসন্ধান গুলো ছুটে যাওয়া। এই তো জগৎ আছে, ঠিক আছে, ভাব একবার ভাবি যে ভগবানের নাম করবো, একটু ভাবি জপধ্যান করবো, আবার অন্য একটা চিন্তা মনের মধ্যে সেই কাজ সেই কাজে লাগিয়ে দেয়। এইভাবে যে আমাদের যে প্রকৃত কর্তব্য সেটা থেকে আমরা একটুখানি সরে যাই, আর এই কাজটাকে মনে হয় যে সেকেন্ডারি, আর ওই বাইরের কাজগুলিকে মনে হয় প্রাইমারি। কিন্তু শাস্ত্র বলছে যে যেমন অন্য সব কাজ ছেড়ে দিয়ে খাওয়া উচিত, তারপরে এত কাজ ছেড়ে দিয়ে এইটা করা উচিত, সংসারে সব কাজ ছেড়ে দিয়ে ভগবানের নামকে আগে প্রাধান্য দেওয়া উচিত। কিন্তু আমাদের কাছে হয়ে গেছে ব্যাপারটা উল্টো, আমরা ভগবানের নামকে গৌণ করে ফেলেছি আর অন্য কাজগুলোকে আমরা অধিক প্রাধান্য দিয়ে ফেলেছি। এই জন্য এখানে ওইটাকেই বলেছি অনুসন্ধান রাহিত্য, এবং তার